الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وألسنتكم وأنفسكم رواه النسائي وابو داود যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে মর্মান্তিক আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সে ব্যবসাটা হচ্ছে এই, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে এবং তোমার রসুলের উপরে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং বিশ্বাসের বাস্তবায়নের জন্য তোমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও তোমাদের মাল দিয়ে, তোমাদের জীবন দিয়ে। দায়ালিকুম খায়রুল্লাহ কুমিন কুন্তুম তাআলামুন, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানো। ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এর ফলাফল তোমরা পাবে এই যে তোমাদেরকে তোমাদের প্রভু ক্ষমা করে দিবেন তোমাদের সবচেয়ে পাপ, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সেই জান্নাতে যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নহর সমূহ, নদী সমূহ। মাসা কেন তৈকি জান্নাতে আদন, আদন জান্নাতে তোমাদের জন্য অত্যন্ত উত্তম উত্তম গৃহরাজি সাজানো রয়েছে। দায়ালিকাল ফাওজুল আযীম, এটাই হল সবচেয়ে বড় সফলতা। যারা ইমানদার তারা অদৃশ্যে বিশ্বাস করেন, আল্লাহকে আমরা দেখি নাই তাকে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমার বিবেক বলে দেয় যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন। কর্তা ছাড়া যেমন কর্ম হয় না, লেখক ছাড়া যেমন লেখা হয় না, বক্তা ছাড়া যেমন বক্তৃতা হয় না, অনুরূপভাবে এ বিশ্ব চরাচরের একজন মালিক সৃষ্টিকর্তা পালনকর্তা ব্যতীত এ বিশ্ব সৃষ্টিও হয় নাই, পরিচালিতও হতে পারে না। বহু কিছু আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। আমি যে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, আপনার আমার মধ্যে কোনো তারের সংযোগ নাই, আমার মুখের কথাটা আপনার কানে কে পৌঁছে দিচ্ছে? আমি সিরেফ ঠোঁট নাড়ছি এটাই আপনারা দেখছেন, কথা বলছি এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, এটা বাস্তব, অস্বীকার করা যাবে না। কে আমার কথাটা আপনার কানে পৌঁছে দিচ্ছে? দেখতে পাচ্ছেন না। কে আপনার এটা ধরে নিচ্ছে? আপনি চিনতে পাচ্ছেন না। কে এটাকে বুঝিয়ে দিচ্ছে ব্রেনের মধ্যে? ওটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। কানের কোন পর্দা এটা গ্রহণ করে, মস্তিষ্কের কোন অংশ এটাকে বোধগম্য করে, আপনি আমি কেউ কিন্তু কখনোই দেখতেও পাই না, জানতেও পারি না। এমনকি আধুনিক সর্বোচ্চ ডাক্তারি প্রযুক্তিও এটাকে ধরতে পারে না। লন্ডন ইউনিভার্সিটির অ্যানাটমির প্রফেসর উইলিয়ামস এরকম ভাবে কানের পর্দা নিয়ে রিসার্চ করতে করতে হঠাৎ করে লাভ দিয়ে বলে উঠেছিলেন, হি হু প্ল্যান্টেড ইয়ার্স শ্যাল হি নট হিয়ার, যিনি এই সুন্দর কান সৃষ্টি করেছেন তিনি নিজেকে শুনতে দেখতে পান না, শুনতে পান না। বাস একটা কানের পর্দা গবেষণা করি লোকটা মুসলমান হয়ে যাচ্ছে। পানি পান করছে, আমরা তো সবাই পানি পান করি, উনার টেবিলে পানির গ্লাস আছে, মেয়ে পানি দিয়ে গেছে, আব্বা পানি খান। বিজ্ঞানী মানুষের চোখ আর অজ্ঞান মানুষের চোখ তো সমান নয়। বিজ্ঞানী চোখ দিয়ে উনি দেখলেন এই পানির মধ্যে অসংখ্য রোগের বীজাণু কিলবিল করছে, কলেরার বীজ, টাইফয়েডের বীজ, ডায়রিয়ার বীজ, টিবির বীজ। উনি লাভ ধরছেন এ কি, এই পানির মধ্যে এত পোকা, এত ব্যাকটেরিয়া। পরক্ষণে চিন্তা করলেন, এই পানিতে একটু আগে আমার মেয়ে এক গ্লাস খাইল, ওতে কিছুই হলো না, আর আমরা তো রোজই খাচ্ছি, কিছুই তো হয় না, ব্যাপারটা কি? চিন্তা করলেন মানুষের দেহের মধ্যে, পেটের মধ্যে আল্লাহ পাক এমন প্রতিরোধক ক্ষমতা দান করেছেন, যেরকম ব্যাকটেরিয়া খেয়ে সব সাফ করে ফেলে দিচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। কোন সুবহানাল্লাহ, গ্লাসটি গ্লাস টাইফয়েডের বিষ খাচ্ছি, টাইফয়েড হচ্ছে না, গ্লাসটি গ্লাস কলেরা বিষ খেয়ে ফেলছি, কলেরা হচ্ছে না। যখন আল্লাহর হুকুম হবে একটা ব্যাকটেরিয়া জীবিত থাকবে সে আপনার পেটে ডায়রিয়া সৃষ্টি করবে, কথা হচ্ছে। এই দৃশ্য দেখেই প্রফেসর ব্রিস্টল লাফ দিয়ে বলে উঠলেন, ও মাই গড, হাউ মার্ভেলাস আর ডায়রিয়াস, ও আল্লাহ তোমার কাজ কতই না মার্ভেলাস, কতই না বিস্ময়কর, আমরা কিছুই বুঝতে পারি না। আপনার অলক্ষ্যে থেকে আপনাকে এই যে রুজি দিচ্ছেন, কে আপনার পেটে হজম করাচ্ছেন, কে এই পুরা ফ্যাক্টরিটা পরিচালনা করছেন, কখনো কি ভেবে দেখেছেন? আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন 9 মাস, 10 দিন বা 10 মাস, ওই তিনটা অন্ধকার পর্দার মধ্যে, কোরআনের ভাষা কি জুলুমাতিল খালাস, তিনটা অন্ধকার পর্দার মধ্যে কে কোন কারিগর ওখানে বসে আপনার দেহটা সুন্দর করে সাজিয়েছিল, ছোট্ট রক্তপিণ্ড থেকে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়ার পরে এবার আল্লাহ পাক মায়ের পেটে এমন ব্যথা সৃষ্টি করে দিল, ঠেলে ফেলে দিল, মানে বাচ্চা পূর্ণাঙ্গ হয়ে গেছে আর পেটে রাখার দরকার নাই, এবার আল্লাহর পক্ষ থেকে ব্যথা সৃষ্টি হলো, ব্যথা সৃষ্টি না হলে ডাক্তার ওষুধ দিয়ে ব্যথা বানাতে হয়, আর তাতেও না করলে ক্যানিবাল দিতে হয়, বাচ্চা বের করতেই হবে। কিন্তু আপনার বাচ্চাটা যদি 10 মাস ধরে বড় করলে কে কখনো চিন্তা করে দেখেছে? আপনি ধানের বীজটা ফেলে আসেন আপনার জমিনে, 3 মাস আপনার খবর নাই, ওই ধানটা অঙ্কুর ফুটালো, আস্তে আস্তে বড় হলো, ধীরে ধীরে সে বড় হয়ে একটা গাছের পরিণত হলো, সেখানে অসংখ্য শীষ হলো, প্রতি শীষে 500-700 হাজার ধান হলো, একটা ধান থেকে এত ধান হলো, আপনি কখনো চিন্তা করেছেন কে এটা করলো? আপনাকে অবশ্যই বলতে হবে এই পিছনে একজন কর্তা আছেন, স্বীকার করতে হবে। দেখতে পাই না বলি যে অস্বীকার করবো, যদি কেউ বলে ওই যে সামনে একটা ট্রেন যাচ্ছে, আমি ওর ড্রাইভারকেও দেখি না, ইঞ্জিনিয়ারকেও দেখি না, ইঞ্জিনও দেখি না, কিছুই দেখি না, অথবা আমার ওটা যখন ড্রাইভার আছে আমি মানি না, যেহেতু আমি দেখতে পাচ্ছি না, দূর থেকে দেখা যায় ও যে আসমানতে প্লেন উড়ে যাচ্ছে, আপনি যুক্তি দেবেন প্লেন উঠছে পাখির মতো, ওতে ড্রাইভার আছে বিশ্বাস করি না, ক্যাপ্টেন আছে বিশ্বাস করি না। যদি আপনি এটা বলেন তো আপনাকে কেউ এটাকে মেনে নেওয়া যাবে? যাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা হবে। অনুরূপ ভাবে এই বিশ্ব চরাচর, আসমান, জমিন, নদী, নালা, সাগর, পৃথিবীর বড় বড় উঁচু উঁচু পাহাড়, এই সব কিছুই চলছে নিশ্চয়ই কোন মহান সৃষ্টিকর্তার সৃষ্টি কৌশল এর পিছনে কাজ করছে। এইটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি হবেন কাফের, বিশ্বাস করেন তাহলে আপনি হচ্ছেন মুমিন। প্রতিটি মানুষের জৈবিক দেহ আল্লাহর আনুগত্য করতে বাধ্য, পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর প্রতি অনুগত, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, কিন্তু মানুষের মগজটাকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, ইচ্ছা করলে সে আল্লাহকে মানতেও পারে নাও মানতে পারে। এই স্বাধীনতা দিয়েছেন স্যার আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য যে বান্দা আমার কি করে দেখি, কিন্তু আমার দেহকে আল্লাহ পাক সেই স্বাধীনতা দেন নাই। তো আমি নাস্তিক হলেও আমার দেহটা কিন্তু আল্লাহর আনুগত্য করে, তো আমি ইচ্ছা করলেও এই এক বৃদ্ধ বয়সে যুবক হতে পারবো না। বাপ যত চেষ্টা করুক, যত ওষুধ খাক না কেন, বৃদ্ধ বয়সে আর যুবক হতে পারবে না, কারণ তার দেহটা আল্লাহর আনুগত্য করে কিন্তু তার মগজটা স্বাধীন, তাই সে কখনো আল্লাহকে মানে কখনো আল্লাহকে অস্বীকার করে। বন্ধুগণ, আল্লাহ পাক এখানে আহ্বান জানিয়েছেন তাদের যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না তাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আল্লাহ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে বিশ্বাসীগণ আমি কি তোমাদেরকে খবর দেব না এমন একটা ব্যবসা সম্পর্কে যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? সেটা ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো এবং এই বিশ্বাসকে বাস্তবায়ন করার জন্য তোমাদের জান মাল দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও, তাহলে আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব এবং জান্নাতের গুলবাগিচা তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে তোমার জন্য সুরম্য হরম্য রাজি প্রসাদ রাজি অপেক্ষা করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। মুমিন দুনিয়া যা কিছু কাজ করে সেটা পরকালের স্বার্থে করে, আখেরাতের জন্যই করে। আখেরাতের জন্য যদি আমরা কাজ করতে পারি আমরা আখেরাতে সফল হব। হয়তো প্রশ্ন হতে পারে আখেরাতের জন্য কাজ করলে দুনিয়াকে মার খেতে হয়, অপবাদ সহ্য করতে হয়, গালিগালাজ খেতে হয়, এটা যদি বলেন তাহলে জবাব আসবে এই, আল্লাহ রসুলকে একদিন এমনি প্রশ্নই করেছিল সাহাবায়ে কেরাম, হে রসুল আপনার সঙ্গে থেকে আমরা খেলে মারি খাচ্ছি, মক্কায় মারি খেলাম, মদিনায় মারি খাচ্ছি, শান্তি কোথাও পাচ্ছি না। রসুল জবাব দিয়েছিলেন আসাদুন্নাসে বালা আনসিদ দুনিয়া আল আম্বিয়া সুম্মা সালেহুম সুম্মা আল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে সবচেয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ যত বালা মুসিবত বিপদ আবার তাদের উপরে এসেছে, সুম্মা সালেহুম অতঃপর যারা নেককার বান্দা তাদের উপরে আসবে, সুম্মা আল আমসাল ফাল আমসাল অতঃপর যে যত বেশি নেককার বান্দা হবে সে তত বেশি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হবে। পরীক্ষা মানে তো বালা মুসিবত, মুমিন কোন অবস্থাতেই ডানে বায়ে যাবে না, সে আল্লাহকে ধরে রাখবে, সে তার রসুলকে ধরে রাখবে, আল্লাহ আমার সামনে নেই কিন্তু কোরআন আছে, রসুল আমার সামনে নেই কিন্তু হাদিস আছে, কোরআন এবং হাদিস হচ্ছে আমার জীবনের পথ নির্দেশিকা ধ্রুব তারা, ওই ধ্রুব তারাকে টার্গেট করে যেমন নাবিক তার সাগরের পক্ষে জাহাজ পরিচালনা করে, আমরাও কোরআন এবং হাদিসের মূল সিদ্ধান্তকে সামনে রেখে জীবন তরি পরিচালনা করব, এটাই হবে সত্যিকার মুমিনের শপথ। বাদ দেবে কারা? যারা শিরক পন্থী, যারা আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার বলে সাব্যস্ত করেছেন, আল্লাহর গুণাবলীর সঙ্গে বা তার সত্তার সঙ্গে তারা কিন্তু বাধা দিবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো মাল দ্বারা, জীবন দ্বারা এবং তোমাদের জবান দ্বারা। জবান এবং কলম দুটোই জিহাদের হাতিয়ার, কথা কলম ও সংগঠন সর্বাত্মক প্রচেষ্টার সবচেয়ে বড় তিনটি হাতিয়ার। আর এই হাতিয়ার দিয়েই জনগণকে দিনের পথে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। জনগণের আকীদা আমলের পরিবর্তন না হলে শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন আমাদের কোনো কাজ দিবে না। জনগণ যে তরকারি খেতে ভালোবাসে প্রশাসন সেই তরকারি দিবে, তবে জনগণকে আগে ভালোবাসতে হবে কোন জিনিস কোন তরকারি, ওটা আগে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তৌহিদ ও সুন্নাকে ভালোবাসবো না অন্য কিছুকে ভালোবাসবো, এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আখিরাতে মুক্তি পাওয়া, আর মুক্তির পথ কোনটা এটা আমরা অনেকে বুঝতে পারছি না, আর সে কারণেই আমাদের মধ্যেই অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমরা আশা করব কোরআন এবং সহিহ হাদিসের রাজপথে আমরা জমায়েত হয়ে মূল টার্গেটে পৌঁছানোর জন্য সাধ্যমতো চেষ্টা করব। এই সাধ্যমতো চেষ্টাটাই হচ্ছে জিহাদ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শুধু তাই নয়, সে সঙ্গে আল্লাহ রাসূলের জীবনী আমাদের সামনে থাকতে হবে, তার জীবনটা কিভাবে গেছে সেদিকে বারবার পড়তে হবে। আজকে শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের ছেলেরা রসুলের জীবনী থেকে অজ্ঞ। রসুলের জীবনী পাঠ করেছেন এমন শিক্ষিত ছেলে ইউনিভার্সিটিতে সম্ভবত খুবই কম আছে, পার্সেন্টেজ হিসেবে বললে 5% হবে কিনা সন্দেহ। আলেমুল উলামাদের অবস্থা ঠিক তাই, রসুলের জীবনী কেউ পাঠ করেন নাই। কোন একটা দিক, কোন একটা সাইড, কোন একটা আয়াত, কোন একটা হাদিস হতে বা মুখস্থ আছে, পুরো জীবনীটা কারোর সামনে কিন্তু নাই। তার সংগ্রামী জীবন যদি আমাদের সামনে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের চলার পথে সান্ত্বনা আসবে। মানুষের মৌলিক আকীদা যদি তৌহিদ ভিত্তিক হয়, তৌহিদ যদি আমাদের মূল লক্ষ্য হয়, তাহলে আমাদের অন্যদিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া কোনো পথ খোলা নাই। আমাদের সালাতের সময় আমরা যখন সবাই বসেছি দল মত নির্বিশেষে আল্লাহর কাছে আমরা মাফনত করছি, সেজদায় যাচ্ছি, রুকুতে যাচ্ছি, অনুরূপভাবে বৈষয়িক জীবনের বিভিন্ন মতামত বাদ দিয়ে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে মাথানত করি তাহলে সত্যিকার ইবাদত হবে। ইবাদত শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, ইবাদত শুধু সালাত ও সিয়াম ও হজ এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলো হল মানুষের জীবনের দুটা প্রধান দিক আছে, একটা হল আধ্যাত্মিক দিক আর একটা হল বৈষয়িক দিক। আধ্যাত্মিক দিকটাই হচ্ছে আমরা যেটা করছি এখন, ধরুন সালাত আদায় করব, আমরা এখন খুদ্া শুনছি, এটা আধ্যাত্মিক দিক, আমার মনোজগতের খোরাক এগুলো। আর বৈষয়িক দিক এখান থেকে বেরিয়ে গিয়ে যখন আমি বৈষয়িক জীবনে যাব, ব্যবসা বাণিজ্য করব, চাষবাস করব, চাকরি বাকরি করব, সেখানে গিয়ে আমি কি করব? সেখানে গিয়ে আমি আল্লাহর হুকুম মানব, আল্লাহর দাসত্ব করব না মানুষের দাসত্ব করব? সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে। যদি ওখানে গিয়ে আল্লাহর দাসত্ব করি, আলহামদুলিল্লাহ আপনি আমি উভয় সত্যিকার মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আর ওখানে গিয়ে যদি আমরা আমাদের নিজস্ব কোন ভাইয়ের, কোন মানুষের মন গড়া আইনের বিধানের দাসত্ব করি, তাহলে ওটা কিন্তু পূর্ণাঙ্গ তৌহিদ হবে না। পূর্ণাঙ্গ তৌহিদ না হলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। আমাদের সে বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তার দ্বীনে হকের অনুসারী হওয়ার জন্য পথ খুলে দেবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সমস্ত মানুষ আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় জিহাদ করে, আমি তাদের জন্য বহু রাস্তা খুলে দেব। অতএব চিন্তা করুন, গবেষণা করুন, ভাবুন, একবার নয় পাঁচবার ভাবুন, কোরআন এবং হাদিস পড়ুন, আমার নবী কেন মারছিলেন, কি তার অপরাধ ছিল দেখুন, জীবনে তাকে 15টা অপবাদ দেওয়া হয়েছে এবং 13 বার হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, এমনকি ফতে মক্কার দিন তওয়াফ করার সময় পর্যন্ত তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। মক্কা বিজয় শেষে মদিনায় ফিরে গিয়ে জীবনের শেষ দিকে এসেও মুসাফা করার সুরতে পিছন থেকে সালাতের মুসল্লির একজন ছুরি মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। তার জীবনটাই গেছে সবসময় মৃত্যুর মুখে। কেন, কি অপরাধ তিনি করেছিলেন? অপরাধ তো সেরকম একটাই ছিল, যে প্রচলিত যে প্রথা চলছে, মানুষের দাসত্ব চলছে, মানুষ কখনো মানুষের দাসত্ব করে না, মানুষ শ্রেষ্ঠ আল্লাহর দাসত্ব করবে, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করবে, স্বাধীন হয়ে দিনে বসবাস করবে, শ্রেষ্ঠ আল্লাহর অধীনে, আল্লাহর দাসত্বের অধীনে সে স্বাধীন হিসেবে বিচরণ করবে। লা ফাদলা আলা আরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন ওয়ালা আলা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আলা আসওয়াদা আলা আহমারা ওয়ালা আলা আহমারা আলা আসওয়াদা কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। সুতরাং হে দুনিয়ার মানুষ, কোন আরবের উপরে আদমের কোন প্রাধান্য নাই, কোন আজমের উপরে আরবের কোন প্রাধান্য নাই, কোন সাদার উপরে কালোর কোন প্রাধান্য নাই, কোন কালোর উপরে লালের কোন প্রাধান্য নাই। তাকওয়া ব্যতীত মনে রেখো তোমরা সবাই একই আদমের সন্তান, এবং আদম ছিল মাটির তৈরি। বিদায় হজের ঐতিহাসিক ঘোষণা, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাসূল দিয়েছিলেন সেই আরাফাতের বিজন প্রান্তরে প্রায় 100 লক্ষ মানুষের সামনে। অথচ সেই নীতি বাস্তবায়ন হতে 200 বছরের আমেরিকা হাজারো চেষ্টা করেও তাদের দেশে বাস্তবায়ন করতে পারেনি। এবারেই মাত্র আমেরিকার ইতিহাসে 200 বছর ইতিহাসে প্রথম একজন কালো মানুষ প্রেসিডেন্ট হয়েছে, তাই তার বিরুদ্ধে কত যে হয়েছে হয়েছে হিসাব নাই। অবশ্যই তাকে হত্যা প্রচেষ্টাও চালানো হয়েছে। আধুনিক যুগে হাজারো রাজনৈতিক ক্ষমতা দিয়েও মানুষের অন্তর থেকে এই বিভেদ দূর করা সম্ভব হয় নাই, কিন্তু আল্লাহ রসুল ইসলাম বহু আগেই এই বিভেদ দূর করে দিয়েছে। তোমরা সবাই এক আদমের সন্তান, কালোয় সাদে কোনো ভেদাভেদ নাই, সেই আদর্শের অনুসারী আমরা। অতএব আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়, আমাদের মধ্যে পারস্পরিক দল, পারস্পরিক বংশ পরিচিতি, পারস্পরিক বিভিন্ন ধরনের পরিচিতি আছে। এর কেন? লে তাআরাফু, তোমাদের পরিচয়ের জন্য। পরস্পরের বিরুদ্ধে আভিজাত্য কৌলিন্য অহংকার করার জন্য নয়, মানুষে মানুষে ভাই ভাই, এগুলো শ্রেষ্ঠ পরিচিতির জন্য। ধরুন নদাপড়া গ্রামে আব্দুল সত্তার নামে যে 10 জন লোক থাকে, প্রশ্ন হচ্ছে চিঠি আসবে কোন আব্দুল সত্তারের নামে? কেউ আব্দুল সত্তার বিশ্বাস, কেউ আব্দুল সত্তার মন্ডল, কেউ আব্দুল সত্তার সর্দার, কেউ আব্দুল সত্তার তালুকদার, তবেই না পোস্টম্যান খুঁজে পাবে। এগুলো শ্রেষ্ঠ পরিচিতির জন্য, অহংকার করার জন্য নয়। আল্লাহ অনেক আগে ইসর হুজরাতের মধ্যে বলে দিয়েছেন যে তাআরাফু, তোমাদের মধ্যে পরিচয়ের জন্য, আমি এগুলো করে দিয়েছি অহংকার করার জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে সবচেয়ে আল্লাহ ভেরু, আল্লাহর দাসত্বের অধীনে মানুষ সমান। আমি এর গরিব ধনী কোন পার্থক্য নাই, বরং যারা গরিব তারা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রসুল একদিন সফরে গিয়েছেন, সাহাবায়ে কেরাম খানা পিনার ব্যবস্থা করছে, রসুল বললেন তোমরা আমাকে একটা অংশ দাও। তো সাহাবায়ে কেরাম বললেন, হে রসুল আপনি বসে থাকেন, আমরা লাকড়ি আনছি, আমরা খাসি জবে করবো, দুম্বা জবে করবো, খানা পিনা রেডি করি, তারপরে আপনাকে খানার সময় ডাকবো। রসুল বলছেন তোমরা কি আমাকে একটু শরীক করবে না? শেষকালে ওনার ভাগে হলো কি, কাঠ কুড়ানো ভাগ, লাকড়ি কুড়ে নিলে তবে রান্না বান্না হবে, উনি কাঠ কুড়ানোর দায়িত্ব নেন। এরপরে উনি যে হাদিসটা তখন বলেছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল বলেছেন দেখো হে আমার সাহাবায়ে কেরাম, আবগুনি ফি যুআফা ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরজাফুনা বি যুআফাইকুম, তোমরা আমাকে দুর্বল শ্রেণীর মধ্যে সন্ধান করো, কারণ তোমরা সাহায্য প্রাপ্ত হয়ে থাকো এবং রুজি প্রাপ্ত হয়ে থাকো দুর্বল শ্রেণীর মাধ্যমে। কত মৌলিক কথা! যদি এই মেম্বারটা কাঠ মিস্ত্রি তৈরি না করতেন, তাহলে কি আমরা কি এখানে দাঁড়িয়ে খোদ্দা দিতে পারতাম? যদি এই মসজিদটা রাজমিস্ত্রি এবং জোগাড়িদের মেহনত না থাকতো, তাহলে আপনারা কি এখানে বসতে পারতেন? অথচ ওরা কিন্তু জোয়াফাদের মধ্যে, ওরা কিন্তু ইঞ্জিনিয়ার নয়, ওরা কিন্তু প্রফেসর নয়, ওরা কিন্তু মেম্বার চেয়ারম্যান নয়, কিন্তু ওরা আপনার সহযোগী, রাজমিস্ত্রি, জোগাড়ি, একজন এক এক কাজ করেছে, ওরা দোয়াফা দুর্বল শ্রেণী। রসুল বলছেন আমাকে দুর্বলদের মধ্যে অনুসন্ধান করো, কাল কিয়ামতের মাঠে আমি ওদের সঙ্গেই থাকবো। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ও আমিত নি মিসকিনান ও রাজুক নেই ফি জামরাতিল মাসাকি, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালায় বাঁচিয়ে রাখো, মিসকিনদের মিসকিন হালায় মৃত্যুবরণ মৃত্যু দান করো, এবং মিসকিনদের সঙ্গে আমাকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জমা করো। সুবহানাল্লাহ, এই টুকরার কথা। তিনি বলেছেন হে ধনীরা শুনে রাখো, গরিবরা তোমাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? যাতে সমাজে বিভেদ না থাকে, ধনী গরিবের বৈষম্য না থাকে, পরস্পর ভাই ভাই মহব্বতের সঙ্গে টিকতে পারে। আল্লাহ রাসূল বলছেন দেখো মুমিন সমাজ পরস্পরে একটা দেহের মতো, এক দেহের একটা অংশে যে আঘাত লাগে আর একটা অংশ ব্যথা অনুভব করে। অতএব তোমাদেরকে আমি দেখতে চাই কাল জাসাদুল ওয়াহিদ একটি পূর্ণাঙ্গ দেহের মতো, মানুষে মানুষের যখন মহব্বত থাকে তখন তাদের মাধ্যমে সমাজে পরিবর্তন আসে, আর মহব্বত ভালোবাসা নেই বিশাল সংগঠনের মালিক আমি তাদের দ্বারা সমাজে কোনো পরিবর্তন আসে না। এটি আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন তার রসুলের জীবনের মাধ্যমে। আল্লাহ রসুল উজু করতেন পানি পড়তেন না, ধরে নিত সাহাবায়ে কেরাম, এমনকি এসছে বর্ণনাটা বলতো খারাপ লাগে যদিও এটা সহি বর্ণনা, যাই হোক ওদিকে আমি যাচ্ছি না, তার প্রতিটি নকল হারকত সাহাবায়ে কেরাম অনুকরণ করতেন। যদিও তার মধ্যে অনেক মুনাফিকও ছিল, যারা সত্যিকার মুত্তাকি মুমিন ছিলেন তাদের মহব্বত ভালোবাসা রসুলের সঙ্গে এত বেশি ছিল যে ভালোবাসার কারণেই 313 জন হয়েও 1000 মানুষের সামনে মোকাবেলা করেছে, হাসতে হাসতে একটু পিছু টান তারা দেয়নি। কিন্তু এই মহব্বতের লোক মুসার সঙ্গে জোটেনি, মুসার সঙ্গে যারা ছিল প্রায় 600 লক্ষ লোক, তারা বলেছিল যখন জিহাদের হুকুম আসলো হে মুসা তুমি যাও আর তোমার রব যাও জিহাদ করো গিয়ে, আমরা এখানে বসে থাকলাম। আর আমার রসুল যখন বিপদে বললেন বদরের ময়দানে, তখন মিকদাদ ইবনে আসওয়াদ জনৈক সাহাবী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা উম্মাত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। হে রসুল আমরা মূসার উম্মতের ইহুদিদের মতো নই যে আমরা আপনাকে বলবো যে তুমি আর তোমার আল্লাহকে লড়াই করে গিয়ে আমরা এখানে বসে থাকলাম, বরং আপনি যদি আমাদেরকে নিয়ে আগুনে ঝাঁপ দেন, সাগরের বুকে ঝাঁপ দেন, আমরা সেখানে আপনার সঙ্গে আছি। এই মহব্বতপূর্ণ উক্তি শুনে আল্লাহ রসুল আশ্বস্ত বোধ করলেন, অত্যন্ত খুশি হলেন এবং তারপরে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে গেল, 1000 ফেরেশতা নাজিল হয়ে গেল 300 মানুষের সাপোর্ট দেওয়ার জন্য। ওই মহব্বত ভালোবাসা যদি আমাদের মুমিনদের সমাজে পরস্পরে এসে যায়, আল্লাহ পাকের আসমানে ফেরেশতা কমতি নেই, আবারও ফেরেশতা নেমে আসবে আপনার আমার সাহায্য করার জন্য। আমরা সিরফ চাইব ইমানের ভিত্তিতে মহব্বত সৃষ্টি হোক, দুনিয়াদারি ভিত্তিতে নয়, আখেরাতের ভিত্তিতে ভালোবাসা হবে, দুনিয়াবি কোন স্বার্থের ভিত্তিতে নয়, তাহলে আল্লাহর রহমত আসবে, নইলে আল্লাহর রহমত ফিরে যাবে। আল্লাহ বলছেন জাহিদুল মুশরিকিন বিয়া মুআলিকুম, আল্লাহ রাসূল বলছেন জাহিদুল মুশরিকিন বিয়া মুআলিকুম ওয়া আনফুসুকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাও তোমাদের মাল দিয়ে জান দিয়ে এবং জবান দিয়ে। প্রত্যেকেই যে যেখানে আমরা বসবাস করি না কেন, আমাদের এই শিরকি সমাজের বিরুদ্ধে এর ত্রুটিগুলো তুলে ধরে কোথায় কোথায় সমস্যা তৌহিদের সঙ্গে সংঘর্ষিক এগুলো যদি আমরা মানুষকে বুঝাতে পারি, ইনশাআল্লাহ মানুষ ফিরে আসবে। কারণ প্রতিটি মানুষের অবচেতন মনে তার আল্লাহর প্রতিটা আনুগত্য বোধ সবার মধ্যেই আছে। কোরআন এবং হাদিসকে অসম্মান করার মতো লোকের সংখ্যা বাংলাদেশে খুবই কম, পার্সেন্টেজের মধ্যে আসবে না। শুধু যদি আমরা একটু চেষ্টা করি মানুষকে বুঝাইতে, ইনশাআল্লাহ মানুষ আসবে, কোরআন এবং হাদিসের অভ্রান্ত সত্যের দাওয়াত মানুষ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের দাওয়াতকে কবুল করুক, আমাদের মধ্যে ভাই ভাইয়ে ইমানি মহব্বতের জাজবা সৃষ্টি করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।